স্থাপন করব এবং দিনী মহব্বতের সাথে একে অপরকে বরণ করব। আজকে আমার বিষয় যা শুনলেন, ফেতনা থেকে বাঁচার উপায়। ফেতনা যে কত রকম আছে একথা বলার অপেক্ষা নিশ্চয় রাখে না। আপনারা নিশ্চয় জানেন কত রকমের ফেতনা। তার মধ্যে বেশিরভাগ আমরা যেটা সাধারণ মানুষ আঁচ করি, আন্দাজ করি, সেটা হচ্ছে মতভেদের ফেতনা, মতভেদ। আর মতভেদটা শুধু সংগঠনে সংগঠনে, পার্টি পার্টি, দেশ দেশ না, বরং একই ঘরের ভিতরে মতভেদ হয়। স্বামী স্ত্রীর মতভেদ হয় না? হয় না। স্বামী স্ত্রীর মতভেদ হয়, বাপের সাথে ছেলের মতভেদ হয়, মা বেটার মা বেটির মতভেদ হয়। আচ্ছা, মতভেদ হওয়াটা স্বাভাবিক না মতভেদ না হওয়াটা স্বাভাবিক? হ্যাঁ, হওয়াটাই স্বাভাবিক। মানুষ হয়ে মতভেদ করবে এটা ঠিক না করবে না এটা ঠিক? মানুষ হয়ে মতভেদ আসবে, তবে ইচ্ছাকৃত মতভেদ করা ঠিক না, মতভেদকে দমন করা দরকার। যেমন হাই আসবে, এটা প্রকৃতি, হাই বোঝেন, হাই তোলা বলে না, এটা কি দোয়া বলতে হয়? হাই তুলে কি দোয়া বলতে হয়? ঠিক দেখছেন, কত মানুষ জানে হাই তোলার দোয়া, আর বহু মানুষ বলছে কিছুই বলতে হয় না, হাই তোলার কোন দোয়া নেই। হাই তুললে দমন করতে বলা হয়েছে, আর হ হ শব্দ করো না। হাইটা আসবে প্রকৃতিগত, কিন্তু আপনাকে কি করতে হবে? দমন করতে হবে। মতভেদ হবে, মতভেদ হওয়াটা স্বাভাবিক। ওয়ালাউ শা রাব্বুকা লাজআলান নাসা উম্মাতান ওয়াহিদা, আল্লাহ চাইলে সমস্ত মানুষকে এক উম্মতে পরিণত করতে পারতেন। আল্লাহ চাইলে পারতেন না? পারতেন না, অবশ্যই পারতেন, কিন্তু তিনি করেননি, তিনি চাননি। ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, তারা মতভেদ করতে থাকবে, ইখতিলাফ করতে থাকবে। ইল্লা মার রাহিমা রাব্বুক, হ্যাঁ, তোমার রব যার প্রতি রহম করেছেন তিনি মতভেদ বা সে মতভেদ করবে না। ওয়ালিজালিকা খালাকাহুম, আর এই জন্যেই তিনি তাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু মতভেদ থাকলে আমাদের করার উচিত কি? والذين اجتنبوا الطاغوت ان يعبدوها وانابوا الى الله, যারা তাগুত থেকে দূরে থাকে। তাগুত মানে কি? আল্লাহ ছাড়া পূজনীয় পূজ্য যে কোনো মাবুদকে তাগুত বলা হয়, যে তার পূজায় রাজি থাকে, তাগুত থেকে দূরে থাকে। وانابوا الى الله, আল্লাহর দিকে অভিমুখী হয়। লাহুমুল বুশরা, তাদের জন্য রয়েছে শুভ সংবাদ। ফাবাশশির ইবাদ, আমার বান্দাদেরকে সুসংবাদ দাও, আমার বান্দাদেরকে সুসংবাদ দাও। কোন বান্দাদেরকে? আল্লাযীনা ইস্তামিউনা আল-কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যে কথা শুনে কিন্তু সব থেকে ভালো কথার অনুসরণ করে। আহসানা, সবচেয়ে ভালো। হাসান মানে ভালো, আর আহসান মানে সবার চেয়ে ভালো। এখানে আমার কথা শুনছেন, ওনার কথা শুনছেন, তার কথা শুনছেন, তার কথা শুনছেন, আপনাকে কোনটা ভালো লাগছে? মোল্লারা একদম এক একরকম বলে, ও একরকম বলে, যাহ তোদের কারো কথাই মানলাম না। না, কার কথাটা মানতে হবে? যার কথাটা সুন্দর মনে হয়, সবচেয়ে সুন্দর মনে হয়, সবচেয়ে পাকা দলিল বলা মনে হয়, সবচেয়ে সহি দলিল বলা মনে হয়, সবচেয়ে কিতাব ও সুন্নার কাছাকাছি মনে হয়, সেটাকে মেনে নাও। অন্ধ অনুকরণ করবেন না। আমার ভাই বায়েজিদ হক গ্রহণের বাধার কথা বলছিলেন, হক গ্রহণের বাধা হল দাদুপন্থী হওয়া, দাদুপন্থী হওয়া, মজাবের অন্ধ অনুকরণ করা। না, আমাকে সেই কথা গ্রহণ করতে হবে যে কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছাকাছি তিনি যেটা বলেছেন, যেটা সহিহ হাদিস, যেটা সাহাল হাদিস, ফাহুয়া মাযহাবি, ইমামদের কথা হলো, ইমামরা বলে গেছেন হাদিস সহিহ হলে সেটাই আমার মজহাব, অতএব সেই মজহাব গ্রহণ করা আমার কর্তব্য হবে। যদি আপনি এইটা করতে পারেন, কি করতে পারেন, সবচেয়ে যেটা সুন্দর সেইটাকে গ্রহণ করতে পারেন, তাহলে আপনি উদার মানুষ, আর না হয় গোড়া মানুষ, দ্বার বন্ধ করে দিয়ে মিথ্যাটাকে রুখি, সত্য বলে তবে আমি কোথা দিয়ে ঢুকি, ঢোকা জায়গা পাওয়া যাবে দরজা বন্ধ করলে, মনের খিল যদি এটা দেন তো আপনি সত্যের দিশা পাবেন না। সুতরাং উদার হতে হবে, মনকে উদার করতে হবে, তাহলে কি হবে, দুটো সার্টিফিকেট পাবেন আল্লাহর পক্ষ থেকে, দুটো সার্টিফিকেট পাবেন, একটা হচ্ছে উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ, এরা হচ্ছে সেই লোক যাদেরকে আল্লাহ হেদায়েত করেছেন, হেদায়েত প্রাপ্ত, এরা পথ পেয়ে যাবে, এরা সৎ পথ প্রাপ্ত, এরা সঠিক পথ প্রাপ্ত, নম্বর এক। আর নম্বর দুই, ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর তারাই হচ্ছে জ্ঞানী মানুষ, যে হক জেনে, সুন্দর জেনে, সবচেয়ে সুন্দর জেনে গ্রহণ করে, উদার মানুষ সেই হল জ্ঞানী মানুষ, নচেত জাহেল ছাড়া অন্য কেউ অন্ধ অনুকরণ করে না। এ গেল মতভেদের ফিতনা, এতে এ দ্বন্দ্বে বহু কিছু আছে, আর মতভেদ যেখানে চলছে সেখানে গালাগালি কত রকমের, আর যেখানে দলিল কাজ করে না সেখানে গালি ছাড়া কোনো উপায় নেই। ফেসবুকে আপনারা দেখছেন কত লড়াই, এই দেখছেন না, দলিল নেই তো লাগালো গালাগালি, এ ওকে গালাগালি দেয়, ও ওকে গালাগালি দেয়, একই সহি আকিদার লোক সবাই, তবুও নিজেরা আপোষের মধ্যে মতভেদ করে গালাগালি শুরু করেছে, করছে, করবে। বিচিত্র বোধের এ ভুবন, লক্ষ কোটি মন একই বিশ্ব, লক্ষ কোটি করে জানে রূপে রসে নানা অনুমানে, লক্ষ কোটি কেন্দ্র তারা জগতের, সংখ্যাহীন স্বতন্ত্র পথে জীবন যাত্রার যাত্রী দিনরাত্রি, নিজের স্বাতন্ত্র্য রক্ষা কাজে একান্ত রয়েছে বিশ্ব মাঝে, সবাই নিজের স্বাতন্ত্র্য রক্ষা করার জন্য নিজে নিজের হাদিস, ঠিক নিজের মতের যেটা সমর্থক হাদিস সেটা পেশ করছে, ঠিক নিজের মতের সমর্থক ব্যাখ্যা যেটা সেটা পেশ করছে, এটা সবাই স্বতন্ত্রভাবে কাজ করে যাচ্ছে, মতভেদ রয়েছে, মতভেদ থাকবে, এটা ফিতনা, অবশ্যই ফিতনা। কিন্তু ফিতনা থেকে বাঁচার উপায় কি, কি বললাম, মনকে উদার করতে হবে, আর যেটা সবচেয়ে সুন্দর সেটাকে মেনে নিতে হবে। তারপরে আরো ফিতনা আছে, সন্দেহের ফিতনা, কুপবিত্তির ফিতনা, আপনার জীবন যৌবনের ফিতনা, আপনার প্রসিদ্ধি ও পদের ফিতনা, পদ ছাড়তে রাজি না, যে কোনো মূল্যে আপনি পদ গ্রহণ করে থাকবেন, এর ফিতনা রয়েছে, যশের ফিতনা রয়েছে, অতিরঞ্জন ও বাড়াবাড়ি, আপনি দিন মানছেন কিন্তু দিন মানতে গিয়ে বাড়াবাড়ি করছেন, এই বাড়াবাড়িরও ফিতনা রয়েছে, আবেগের ফিতনা রয়েছে, তাকফির ও গালাগালির ফিতনা রয়েছে, শত্রু ভয়ের ফিতনা রয়েছে, মালের ফিতনা, ধনের ফিতনা রয়েছে, রয়েছে স্ত্রী ও মহিলার ফিতনা, রয়েছে সন্তান সন্ততির ফিতনা, রয়েছে শয়তানের ফিতনা, শয়তান আপনার পেছনে লেগে আছে, আপনাকে ফিতনায় ফেলার জন্য চেষ্টা করছে, আর পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ফিতনা, কার ফিতনা, মানুষের ইতিহাসে সব থেকে বড় ফিতনা কার ফিতনা, দাজ্জালের ফিতনা। কেউ কেউ অবশ্য বলছেন দাজ্জাল নাকি ৭৫ বছরের ভিতরে চলে আসবে, জানি না কিভাবে বলেছেন জানি না, আমাদের তো মনে হয় না যে এত তাড়াতাড়ি দাজ্জাল আসবে, তার কারণ তার আগে যে সমস্ত লক্ষণগুলো আছে, আলামতগুলো আছে, মনে হয় না এরকম, জানি না, যে যেটা বলেছেন তার নিজের ভিত্তিতে বলেছেন। আমি আমভাবে ফিতনা থেকে বাঁচার যেটা আরো ফিতনা আছে, যেটা বললাম মতভেদের ফিতনা, আর বর্তমান বিশ্বে খারেজিদের ফিতনা, এক বড় ফিতনা, এই ফিতনা সবচেয়ে বড় ফিতনা, যেহেতু কাটাকাটির ফিতনা, খোনাখুনির ফিতনা, এই ফিতনা থেকে বাঁচার জন্য আমি কয়েকটা রাস্তা আপনাদেরকে বলতে চাই। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দেন এবং আপনাদের সকলকে তৌফিক দেন যেন ফিতনা থেকে বাঁচতে পারি। আল্লাহ তাআলা বলেছেন واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب. তোমরা সেই ফিতনা থেকে বাঁচো, সেই ফিতনা থেকে সতর্ক হও, সাবধান হও, দূরে থাকো, যে ফিতনা তোমাদের মধ্যে যারা জালেম কেবল তাদেরকে স্পর্শ করবে না, বরং ফিতনা যখন আসবে তখন জালেমকেও গ্রাস করবে আর সেই সাথে আলেমকেও গ্রাস করবে, যে জালেম নয় তাকেও গ্রাস করবে, হেটকার সাথে মুসুরিও পিসা যাবে। বন্যা যখন আসে তখন দেখেন না এটা পীর সাহেবের বাড়ি, না ওইটা মুড়িদের বাড়ি, না ওটা আলেমের বাড়ি, না ওটা জালেমের বাড়ি, না সবারই বাড়ি ধ্বংস করে, একদম গ্রাস করে নেবে। সাবধান ফিতনা থেকে। আর জেনে রেখো আল্লাহ তাআলা শাদীদুল ইকাব, কঠিন শাস্তিদাতা। আল্লাহ তাআলার কাছে আমাদেরকে দোয়া করতে হবে, যারা আমরা আমাদের হাতে করার কিছু নেই, বিশেষ করে রাজনৈতিক ব্যাপার, কিছু মানুষ আছে বুঝলেন রাজনৈতিক ব্যাপারগুলো নিজের মাথায় নিয়ে আসে, দেখবেন তার আর কোনো গল্প নেই, আপনার পাশেই বসলে দেখছেন মিয়া ওখানে কি হচ্ছে, দেখছেন মিয়া আজ কি হয়েছে, দেখছেন মিয়া এই কি হয়েছে, টিভি সে এত বড় ভিআইপি যে টিভি তার লাগানো আছে, টিভির খবর নিয়ে সারা বিশ্বটাকে কমলা লেবু বানিয়ে মাথায় নিয়েছে, এত বড় দুশ্চিন্তা ছাড়। আপনার এত বড় দুশ্চিন্তা করার কি আছে, আপনি কে, আপনি কে, আপনি যুদ্ধ বিগ্রহের ব্যাপার জানেন মিয়া, অমুকের সাথে আমেরিকার চুক্তি হলো, আমেরিকা এই করছে, অমুক এই করছে, রাশিয়া এই করছে, অথচ আপনি একজন লেবার, সাধারণ মানুষ, আপনি এত বড় দায়িত্ব নিয়ে বসে আছেন, যে দায়িত্ব নেওয়া কার উচিত ছিল, ওই যারা রাজনৈতিক নেতা, যারা আমাদের রাজা বাদশাহ, যারা আমাদের রাষ্ট্র নেতা, যারা আমাদের শাসক প্রশাসক, তাদেরকে এইসব আলোচনা করার দরকার ছিল, কিন্তু আপনি আদার ব্যাপারী হয়ে জাহাজের খোঁজ, সবে মাত্র আদার ব্যবসা করেন, আর আপনি চট্টগ্রাম থেকে জাহাজটা কখন আসবে এই খোঁজ নিয়ে আপনি ব্যস্ত, আপনি ফালতু সময় নষ্ট করেছেন। সুতরাং আমরা যেন এরকম ফিতনায় না পড়ি, যে ফিতনা যেটা আমাদের বিষয়ভূত নয়, যে কাজ আমাদের বিষয়ভূত নয়, আল্লাহ তালার পক্ষ থেকে ফিতনা আসে, আল্লাহ তালার অনুমতি ছাড়া ফিতনা আসে না, হয় না, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে, কিন্তু মানুষের কৃতকর্মের ফলে কি আসে, মন্দ আসে, ফিতনা আসে। তাই আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে হবে। তাহলে প্রথম কারণ আমি কি বললাম, প্রথম উপায় হল যে আল্লাহর কাছে আমরা দোয়া করব যে আল্লাহ আমাদেরকে ফিতনা থেকে বাঁচাও, রক্ষা করো, আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় দোয়া করব, বিশেষ করে এই ফিতনার সময়ে মানুষের মন পাল্টে যাওয়ার চান্স আছে, সকালে সে মোমেন, বিকালে কাফের। কচু গাছ জানেন, কচুর পাতা, কচুর পাতার উপরে যদি পানি দেন বা পানি, বৃষ্টির পানি পড়ে কতক্ষণ থাকে, একটু হাওয়া দিলেই টলমল টলমল করে, তাই না, এই গড়িয়ে গেল বলেই। মানুষের বুকে ঈমান এমন, এইভাবে যখন হাওয়া আসবে সরাত করে গড়িয়ে যাবে, ঈমান বের হয়ে যাবে। আর এই মানুষের মনের নাম দেওয়া হয়েছে আরবিতে কি, আরবিতে কি বলে মনকে, কলব, হৃদয়কে কি বলা হয়, কলব। কলব মানে কি, উলট পালট যে করে, এ হচ্ছে কলব, মানুষের মন পরিবর্তনশীল। আর আল্লাহ তাআলা দুই আঙ্গুলের মাঝে মন আছে, আল্লাহ ইচ্ছা করলে আপনার মনকে ঘুরিয়ে দিতে পারেন। তাই আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ফিতনা যত মত তত পথ, ছুটবে যত ময়দান তত আমি কোন দিকে যাব, পেরেশান হবেন না, আল্লাহর কাছে চান, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক, যেন আমি পথচ্যুত না হয়ে যাই। আর আপনি এমন একটা দোয়া পড়েন যে দোয়া প্রত্যেক রাকাতে পড়া আপনার জন্য ওয়াজিব, সরল পথ, সহজ পথ, সোজা পথ চেয়ে আপনি আল্লাহর কাছে মোনাজাত করেন, কি সেটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আরো আপনি ফিতনার সময় দোয়া করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাআওয়াজু বিল্লাহি মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান, ফিতনা কিছু প্রকাশ আছে কিছু গুপ্ত আছে, প্রকাশ্য গুপ্ত সকল প্রকার ফিতনা থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। আমরা একসময়ে নামাজের ভিতরেই ফিতনা থেকে পানাহ চাই, সবচেয়ে বড় ফিতনা এবং জীবন মৃত্যুর ফিতনা থেকে পানাহ চাই। অনেক ওলামা বলেছেন যে এই ফিতনার চেয়ে এই দোয়াটা পড়া ওয়াজিব। কোন দোয়া? আহ, দোয়ায়ে মাসুরা, সালাম ফেরার আগে বা তাশাহুদের পরে দরুদ, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চারটা জিনিস থেকে পানাহ চাও, তার মধ্যে একটা হল দাজ্জালের ফিতনা, আর দ্বিতীয় হল ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, জীবন মৃত্যুর ফিতনা। সুতরাং উপায় হল কি, যে আল্লাহর কাছে দোয়া করবেন, এবং এই সময়ে আপনি মনে রাখবেন তখন আপনি যে কোন রকমের ফিতনা যেন আমি রুখে না নিই, কোন ফিতনা থেকে আমি টপকে না পড়ি, অথবা কোন ফিতনা যেন আমাকে গ্রাস না করে। আর একটা দোয়া আছে, ওয়াইজা আরাফতা বিইবাদিকা ফিতনাতান ফাকবিদনি ইলাইকা গায়রা মাফতুন, তুমি যখন আল্লাহ তুমি যখন বান্দাদের ফিতনা ইচ্ছা করবে তখন যেন আমি ফিতনা ছাড়াই, ফিতনাহীন হয়ে, ফিতনা শূন্য হয়ে তুমি আমাকে মৃত্যুদান করো। যাই হোক, নম্বর দুই বাঁচার উপায় হল আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য করতে হবে। এই ফিতনার সময়ে কার আনুগত্য করবেন? রাসূল আল্লাহ তাআলার আনুগত্য, রাসূলের আনুগত্য। কারণ ফিতনার সময়ে ইবাদত করার বিশেষ মাহাত্ম্য আছে। এই বিশেষ মাহাত্ম্যটা কি? আল ইবাদাতু ফিল ফিতনাতি কাল হিজরাতে ইলাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফিতনার সময় যে ইবাদত করবে, কারণ সেই সময় ইবাদত করা কঠিন, সেই সময়কার ইবাদতের মূল্য হল আমার দিকে হিজরত করার মতো। আল্লাহ আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন বেঁচে নেই, আপনাদের মধ্যে বহু লোক আছে আমি জানি, যদি আপনি শুনতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুক জায়গায় আছেন, আপনার নিজের জান দিয়ে মাল দিয়ে সেখানে পৌঁছাতেন না? পৌঁছাতেন না, আমি জানি বহু লোক আছে যারা জান থেকেও প্রাণ, প্রাণ থেকেও বেশি ভালোবাসেন কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যাওয়ার উপায় নেই যেহেতু তিনি নেই, আর তার জন্যে নিশ্চয়ই আপনার মহব্বত আছে, তার দিকে হিজরতের মতো স্বভাব আপনি পাবেন। কখন পাবেন? যদি ফিতনার সময়ে আপনি আল্লাহর ইবাদত করেন। সুতরাং যদি আপনি আল্লাহর ইবাদত করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে ফোরকান দান করবেন, হক বাতিলের মাঝে পার্থক্য করার জ্ঞান দান করবেন। ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফোরকানা, তখন আপনি বুঝতে পারবেন এটা ফিতনা, এতে যাওয়া যাবে না, আর এটা ফিতনা নয়, এটাকে গ্রহণ করা যাবে ইত্যাদি। আর ফিতনার হক বাতিল, এর কোনটা হেদায়াত আর কোনটা গুমরাহি, কে হিদাতি আর কে বিদাতি, কোনটা সুন্নাত কোনটা বিদাত, কে ভালো দায়ী আর কে ভালো মানে বিদাতি দায়ী, এই সবগুলো আপনি চিনতে পারবেন যদি আপনি হক দেখে ব্যক্তি চেনেন এবং ব্যক্তি না দেখে হক চেনার চেষ্টা না করেন। ব্যক্তি পূজা বর্জন করলে, আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করলে আপনি সব বুঝতে পারবেন। নম্বর তিন, কিতাব ও সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে, কিতাব ও সুন্নাহকে ধারণ করতে হবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নী তারাক্তু ফীকুম আমরাইনি ইন ইতাসামতুম বিহিমা লান তাদিল্লু আবাদা, আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, তোমরা যদি ভালো করে ধরে ধারণ করো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। নম্বর এক আল্লাহর কিতাব, কিতাব যথেষ্ট? ওই যে একদল লোক বলে আল্লাহর কিতাবই যথেষ্ট, তাহলে নামাজ কখন পড়বে, করাকাত পড়বে কে বলবে? ওদের মন বলবে, তাই না? হাদিস না মানলে কে বলবে? নম্বর দুই তাহলে কাকে মানতে হবে? হাদিসকে মানতেই হবে, যেহেতু কোরআনই বলছে তোমরা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তো কি করে হবে, কি করে মানা যাবে? কি শুধু কোরআন মেনে কি করে হবে? কোরআনের ব্যাখ্যা কোথায়? কোরআন মানতে হবে এবং হাদিস মানতে হবে, তাহলে তোমরা ভ্রষ্ট হবে না। অন্য এক বর্ণনায় আছে কিতাবুল্লাহি ওয়া ইকরাতি, আমার বংশধর, আমার বংশধর বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরকে ভালোবাসতে হবে, নিশ্চয়ই তাদের ভালোবাসা আমাদের সাথে আছে, তাদের প্রতি দোয়া আমাদের সার্বক্ষণিক, প্রত্যেক নামাজে আমরা তাদের জন্য কি করি, দোয়া করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সুতরাং যদি আমরা এই দুটো জিনিসকে ভালোভাবে ধরে থাকতে পারি তাহলে আমরা ফিতনা থেকে বাঁচতে পারব ইনশাআল্লাহ। কি বললাম যে শরীয়ত ইলম থাকতে হবে, ইলম না থাকলে আপনি অনেক সময়ে জিনিস চিনতে ভুল করবেন, হক চিনতে ভুল করবেন, বাতিল চিনতে ভুল করবেন। স্বর্ণকারী কেবল স্বর্ণ চিনতে পারে, পিতল নাকি স্বর্ণ। যদি আপনার সেই চেনার জ্ঞান না থাকে আপনি ভ্রষ্ট হয়ে যাবেন। আপনি ইবাদত করছেন, ইবাদত করছেন আল্লাহ আল্লাহ তাআলার কাছে, খুব ইবাদত করছেন আর কত রকমের আশা করছেন, এমন সময় দেখলেন এক খণ্ড মেঘ ভেসে এলো আর সেখান থেকে আওয়াজ আসছে, এ আবিদুল ইসলাম আমি তোমার ইবাদতে খুশ হয়েছি, তুমি আমাকে সিজদা করো। আপনি তো মনে সুবহান আল্লাহ, এত স্বয়ং আল্লাহ হাজির হয়ে গেছে, কি দিলেন সিজদা করে, তুমি আমাকে সিজদা করলে লাও তুমি সারাবে তাহুর পান করো। তারপরে সারাবে তাহুর পান করলেন আর আপনি খুব খুশ যে আল্লাহ তাআলাকে আমি আজ দেখলাম, আল্লাহ তাআলা আমাকে স্বয়ং সায়াত সারাবে তাহুর পান করলেন। শেষকালে বলে, এই আবেদ আমি ছিলাম শয়তান, আমি তোকে পেশাব খাওয়ালাম। কিন্তু যদি আলেম করে এরকম, আর আলেমের সামনে যদি এক খণ্ড মেঘ ভেসে এসে বলে অমক আমি আল্লাহ তুমি আমাকে সিজদা করো, তখন আলেম সঙ্গে সঙ্গে কি বলবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন বলুন তো, কারণ আলেমের জ্ঞান আছে যে আল্লাহ তাআলাকে এইভাবে দেখা, মা কানা লিবাসারি না ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহিয়ান আও মিন ওয়ারাই হিজাব। আল্লাহ তাআলা সাথে সাথে, আপনি জানেন কার সঙ্গে কথা হয়েছে, নবীদের সঙ্গে কথা হয়েছে, মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা হয়েছে, আর আপনি কোথাকারকে আন্ডাভাতে দে আপনার সঙ্গে আল্লাহ কথা বলতে আসবেন, তখন আপনি বুঝতে পারবেন যে না আল্লাহ হতে পারে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর শয়তান তখন পাততে পাততে পালাবে। আলেম আর জাহেলের মধ্যে বিরাট দুইয়ের মাঝে বিরাট পার্থক্য আছে। সুতরাং ফিতনা চিনতে হলে আপনাকে এলেম গ্রহণ করতে হবে, এলেম সম্মান করতে হবে। আর আপনি নিশ্চয়ই বক্তাদের কাছে শুনেছেন যে আজকাল মাশাআল্লাহ বাংলাতে বহু হাদিস বের হয়েছে, সেখান থেকে এলেম আপনার গ্রহণ করতেই হবে, সেখান থেকে আপনাকে শিখতেই হবে। আর এই জন্য কি বলে, বাংলা পড়ে শুধু বাংলা পড়াই যথেষ্ট মনে করবেন না, আমি শুধু মানে সতর্ক করার জন্য বলছি, আমি মানা করছি না, কিন্তু শুধু বাংলা পড়াটাই যথেষ্ট মনে করবেন না, আলেম ওলামার সঙ্গে বসতে হবে, এই শ্রেণীর ইসলামিক সেন্টারে যোগাযোগ রাখতে হবে, খবরদার অহংকার প্রদর্শন করবেন না। আলেমদের সঙ্গে বসে যে হাদিস বুঝতে পাচ্ছেন না সে হাদিস বুঝতে হবে, সহি জয়ীফে তামিজ করতে হবে, হাদিস তো বহু রকমের আছে, হাদিসটা মানসুখ কিনা জানতে হবে, হাদিসটা রাসুলের আমলযোগ্য নাকি খাস নাকি আমারও আমলযোগ্য সেটা জানতে হবে। এই জন্য আলেম ওলামার সাহচর্যে আসতে হবে, তবেই আপনি ফিতনা থেকে বাঁচতে পারবেন। আপনি জানেন গাজওয়ায়ে হিন্দ বলে, গাজওয়ায়ে হিন্দ নামে একটা গাজওয়া হবে, সেটা নাকি বদর গাজওয়া থেকেও শ্রেষ্ঠ। হিন্দুস্তানের সাথে লড়াই হবে, কার লড়াই হবে, বাংলাদেশের না পাকিস্তানের নাকি সৌদি আরবের, বলছে এখনো হয়নি। আপনারা কি মনে করেন, গাজওয়ায়ে হিন্দ হয়ে গেছে না হবে, কি মনে করেন? ফিতনা এইভাবে চলছে, ফিতনা লাগিয়ে জড়িয়ে জড়িয়ে মানুষকে নিয়ে আসছে এই ফিতনার দিকে। কিন্তু দুঃখের বিষয় যে আমি সব কথা বলতে পারলো না ইনশাআল্লাহ, কথা অন্য কথাও বলে বলে আমি ফিতনা থেকে বাঁচার আরো উপায় আমি বলবো আপনাদেরকে, আর সেটা ইউটিউবে পাবেন আগামীতে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা ফিতনা থেকে বাঁচতে পারি। তবে সংক্ষেপে আমি বলে রাখছি যে এই ফিতনার জন্য আপনাকে এলেম অনুসন্ধান করতে হবে, ফিতনার জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আর ফিতনা থেকে বাঁচতে হলে আপনাকে আবেগ থেকে দূরে থাকতে হবে। আপনার আবেগ থাক, কিন্তু আবেগের লাগাম থাকা দরকার, এই লাগাম আপনাকে লাগাতে হবে। আর যখন ফিতনা আসবে ফিতনা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে, ফিতনা যখন আসবে তখন আপনাকে শিওর হতে হবে যে এটা আসলে কি, একটু ধৈর্য ধরে আপনি শিওর হবেন। আর গুজবে কান দেবেন না, গুজবে কান দেবেন না মানে বর্তমানে গুজব কে বলেছে, হই তো মস্ত মোটা রই, আপনারা জানেন সৌদি আরবের প্রধানমন্ত্রী নাকি ফতোয়া দিয়েছেন খিদে লাগলে পরে বইয়ের গোশত খাওয়া হবে, শুনেছেন আপনারা? সৌদি আরবের প্রধানমন্ত্রী ফতোয়া দিয়েছে যদি আপনাকে খিদে লাগে, খুব খিদে লাগে, কার গোশত খাবেন, আপনার বইয়ের খুব হলো কদিন, খুব প্রচার হলো, আল্লাহুল মুস্তাআন। এই কদিন আগে ফতোয়া এসছে যে ডাক্তার জাকির নায়েককে মুলহেদ বলেছে, কে? সৌদি আরবের মুফতি শেখ সালেহ ফাইজান। শেখ সালেহ ফাইজান নামটাও জানে না, নামটাও ঠিক মতো উল্লেখ করতে জানে না, দিয়ে এই ছড়িয়ে বেড়াচ্ছে ডাক্তার জাকির নায়েক মুলহেদ। তার মানে জাকির নায়েক নয়, জাকির নায়ক, কাফের নায়ক। আর কি বলছে আপনারা জানেন, বুঝতে পাচ্ছেন? সেদিনে দেখলাম আর একটা ফিতনা, আল্লাহ আকবার, আমাদের ইন্ডিয়ার কোন আলেম বাংলাদেশের ব্যাপারে কথা বলেছে, তো লিখেছে রেন্ডিয়ান আলেম আমাদের দেশের ব্যাপারে নাক গলায় কেন? কি ইন্ডিয়ান না, রেন্ডিয়ান, বুঝতে পাচ্ছেন? তার মানে আপনাদের দেশ আপনাদের কি কথা বলতে হবে, বাইরে থেকে কথা বলতে? অথচ ইসলাম, ইসলাম আমভাবে কথা বলা হবে, সেই ইসলামকে আপনি গ্রহণ করে আপনি আপনার সব দেশেই চালান, আমেরিকাতেও চলবে। আর নাকি ইসলাম কোন নির্দিষ্ট দেশের জন্য বিশিষ্ট খাস না? এইভাবে ফেতনা ছড়াচ্ছে, বুঝলেন? ইন্টারনেটে বলুন, ফেসবুকে বলুন, আর খবরদার খবরদার, এইভাবে গুজবে কান দেবেন না। হুজুর বললেন বিয়াজ হারাম হ্যায়, বিয়াজ হারাম হ্যায় মানে কি? বিয়াজ হারাম মানে কি? বিয়াজ মানে কি? এখানে কি আগে হিন্দি আপনারা বোঝেন মাশাআল্লাহ, নাকি সিনেমায় বোঝেন খালি? বিয়াজ মানে সুদ, সুদ খাওয়া হারাম। হুজুর বললেন বিয়াজ হারাম হ্যায়, আপনি ঘরে গিয়ে বউকে বললেন পেঁয়াজ হারাম হ্যায়, হুজুর বলেছে পেঁয়াজ খাওয়া যাবে না, হবে এরকম? এটাকে ঠিক রাখতে হবে, আর এটাকেও ঘিলুটাকেও ঠিক রাখতে হবে। সময় শেষ হয়ে গেছে ভাই, ইনশাআল্লাহ ইউটিউবে পাবেন বাকি কথা, বাকিতে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।